ভালোবাসি জনে এনেছি ডেকে তোমার অমৃত নামে, কি গাবো আমি কি শুনাবো আজি আনন্দ ধামে। কেমনে গলাবো হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে, কি গাবো আমি কি শুনাবো আজি আনন্দ ধামে। অসীম শূন্যে ধাইছে রবি হতে গ্রহে ঝরেছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে তব নাম লয়ে চন্দ্র তারা, অসীম শূন্যে ধাইছে রবি হতে গ্রহে ঝরেছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে অসীম আকাশ নীল শত দল তোমার কিরণে সদা ঢল ঢল, অসীম আকাশ নীল শত দল তোমার কিরণে সদা ঢল ঢল, তোমার অমৃত সাগর অবিরামে, কি গাবো আমি কি শুনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি।